أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون. برادران الإسلام، أتكن ধরে আপনারা ঈমান এবং তার দাবি নিয়ে আলোচনা শুনছিলেন। আর বেশি কথা বলে আপনাদের কানকে ভারী করতে চাই না, কেবল দু চারটি কথা বলে আমি প্রশ্নের দিকে যাব। আপনারা যেমন শুনলেন যে কালিমা পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, কালিমার গুরুত্ব গভীরতা তার অর্থ না জানলে মুসলমান হওয়া যায় না। কেমন উদাহরণ অনেক শুনলেন, বাংলাদেশের এক হাজি হজ করতে এসেছে মক্কাতে, তারপর দেশে ফিরে গেছে। কেমন হজ করলে বাবা, কেমন দেখলে ওখানে? বলে হুজুর কি কইব, খালি আজানটা আর নামাজটা বাংলা, বাকি সব আরবি কয়। আজানটা আর নামাজটা বাংলা, আর লোকে সালাম দিচ্ছে বাংলাতে, আসসালামু আলাইকুম, বাকি সব আরবি। সেই দলের একটা গ্রুপ রান্না করে খাবে, তো রান্না চড়িয়েছে স্টোভে, আর একজনকে বলছে লবণ নেই, লবণ নিয়ে, লবণ নিয়ে এসো। সে বেচারি নতুন মানুষ, হাজি মানুষ, সেও বাংলাদেশ থেকে প্রথমে এসেছে, মুরব্বী মানুষ, রিয়াল নিয়ে এক বাক্কালয়ে গিয়ে বলছে লবণ লবণ। রিয়ালটা নিয়েছে সে, আমরা ফ্রিজ থেকে একটা লবণ দিয়েছে। এ তো হিলিয়ে বলছি কি ব্যাপার, হয়তো সৌদি আরব উন্নত দেশ, লিকুইড লবণ হবে, নিয়ে যায় গিয়ে যখন সাথীকে দিচ্ছে বলছে আরে এ তো ভেতরে যেন পানি পানি লাগে। সৌদি আরব উন্নত দেশ, হয়তো পানি লবণ লিকুইড লবণ হতেও পারে। তো খুলে টেস্ট করে দেখছে তো টক লাগে। বলি কোন কথা হলো, আমি তো লবণ বলেছিলাম, লবণই দিয়েছে বের করে, বা কালাওয়ালাও লবণই শুনেছে লবণ দিয়েছে, মাঝখানে গন্ডগোলটা কোথায় হলো? তাহলে গন্ডগোলটা হলো বলার কোন দোষ হয়নি, অর্থ না জানার ফলে, অর্থ না বোঝার ফলে গন্ডগোলটা হলো। সুতরাং কালেমা আপনি পড়বেন, কালেমার অর্থ যদি আপনি না বোঝেন না জানেন, সেই কালেমা আপনার কোন কাজে দেবে না। যে কালেমার জন্য বলা হয়েছে যে যার শেষ কথা হবে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, বেহেশতে যাবে। যে কালেমার জন্য বলা হয়েছে তার বুকে যদি থাকে, তাহলে সে কোনদিন একদিন না একদিন জাহান্নাম থেকে তাকে বের করা হবে। যে কালেমার জন্য বলা হয়েছে সমস্ত আকাশ পৃথিবী এবং তার মধ্যে যত আবাদি আছে যদি দাঁড়িপাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর দাঁড়িপাল্লার অন্যদিকে কালেমাকে চাপিয়ে দেওয়া হয়, কারো জন্য বেঁচে হবে? আপনারা জানেন শুনেছেন, মনে করে দিচ্ছি, যদি না হুজুর বলেছেন কিনা আমি তো পরে পৌঁছলাম। কেয়ামতের দিনে এক লোককে উপস্থিত করা হবে যার পাপ আর পাপ 99টা রেজিস্টার যতদূর নজর যায় তত বড়, আর সব কি লেখা আছে রেজিস্টারে, শুধু পাপ লেখা আছে। এত পাপ করেছে, কিন্তু পাপ কয় প্রকার? তিন প্রকার, সাগিরা কাবিরা আকবরুল কাবায়ের। সাগিরা আছে কাবিরা আছে, কিন্তু আকবরুল কাবায়ের সে করেনি। আল্লাহ বলবেন বান্দা তুমি কি অস্বীকার করো, এত পাপ যে করেছো অস্বীকার করো? বান্দা বলবে আমি কিছু অস্বীকার করি না, আমি তো সব পাপই করেছি। বান্দা তোমার কোন নেকি আছে কিনা, কোন পুণ্য আছে কিনা? বান্দা বলবে আল্লাহ গো আমি পুণ্য করেছি বলে আমার মনে হয় না। না আমি তোমার প্রতি কোন জুলুম করব না, আজকে কোন জুলুম নেই, তোমার নেকি আছে। ফেরেশতা এর সেই কার্ডটা তুমি বের করো, যে একটা কার্ড বের করা হবে, বা নিয়ে এসো ওজন সেদিনে মিজান, সেদিনে দাঁড়ি পাল্লা রাখা হবে একদিকে। 99টা রেজিস্টার চাপিয়ে দেওয়া হলো, রেজিস্টার কত আল্লাহ জানে কত বড় আয়তন, কত বড় বিশাল হতে পারে, আর একদিকে দাঁড়িয়ে পাল্লার একদিকে ওই কার্ডটা। বান্দা বলছে এতগুলো রেজিস্টারের কাছে এই কার্ডের আর কি ওজন হবে, দেখা গেল কার্ডটা ওজন বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি সেই কার্ডে লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই সেই কালেমা, এত বড় গুরুত্ব। আর এই কালেমা যদি আমরা অর্থ না জানি, কালেমা আমরা পড়ছি মাজারে গিয়ে চাদর চড়াচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মাজারে গিয়ে সেজদা করছি তখনও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কসম করে নেওয়া যে ভিক্ষা বলছে না, অবশ্যই ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেই, তার বিষয়ে মানে বুঝে না। সুতরাং জেনে রাখবেন মুসলমানদের অবস্থা, ওই যে একদিন বলেছেন আপনাদেরকে যে দেওয়ালে একটা বাড়ির দেওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে, মনে আছে? এক ব্যক্তি এলো, সে দেখলো দেওয়ালে কি লেখা আছে, তবুও শুনলো না, প্যান্টের বোতাম খুলে চকচর করে সে লেখার উপরই পেশাব করে দিল। আরে কি ব্যাপার, এই দেখতে পাবো না লেখা আছে, এখানে পেশাব করে যাবে না, মানে এখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগিবে লেখা আছে, ভয় আমি জরিমানা হয়ে পেশাব করলাম, কি হলো উল্টো খুবড়ি, উল্টা বুঝল না, নাটা যে কমাটা দেখেনি, এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগবে, বুঝছে, না করলে জরিমানা লাগবে, তাই আমি পেশাব করলাম, বুদ্ধি ঠিক না, বল ঠিকই আছে। তো কোরআন হাদিস বা কালেমা যে যে অর্থ সে উল্টো বুঝলে উল্টো আমল করবে, এমনও আছে। আর একজন হলো পেশাব করে দিল, কেন কি ব্যাপার, ওই ভাই আমি লেখাপড়া যাই না, আর একজন হলো পেশাব করে দিল কি ব্যাপার, ওই যা লেখা চাই মানি না। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের দিমাগ নিয়ে চিন্তা চেতনা নিয়ে কালেমা পড়ে ঠিকই, কিন্তু কালেমার অর্থ না জেনে তাগুতি তাগুতের কাছে সে আত্মসমর্পণ করে, সেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো মুসলমান, আমিও তো মুসলমান, সবাই মুসলমান, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জানা না জেনে পড়লে কি করে হবে? তো না জানার অবস্থাতে আমরা মহা সমস্যায় আছি। হুজুর আমাদেরকে কালেমার সঠিক অর্থটা বললেন। আমি আপনাদেরকে এবার প্রশ্নের পর্যায়ে যাচ্ছি, কই পুরস্কারওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ আমি তিন চারটে অর্থ বলবো, আপনি খালি সঠিক অর্থটা বেছে নেবেন, কিন্তু বলার আগে কেবল হাত তুলবেন, হুজুর যাকে বলবেন তিনি উত্তর দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই, নম্বর এক। নম্বর দুই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন খালেক ও মালিক ও রুজিদাতা নেই। নম্বর তিন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। নম্বর চার, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন হুকুমকর্তা বিধানদাতা নেই। নম্বর পাঁচ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই। এবার আপনারা হাত তুলেন কে বলবেন, হুজুর আপনি একজনকে চয়েস করুন, তিনি উত্তরটা সঠিক উত্তরটা বলবেন এবং তার পুরস্কার। ওই ভাই কোন জামা, সাদা না কালো? কালো জামা, ঠিক আছে বলুন। মাবুরু আসেন, হুজুর আলোচনা করছিলেন যে ইমানের মিষ্ট স্বাদ পেতে হলে, ইমানের মিষ্টতা পেতে হলে, ইমানের স্বাদ পেতে হলে তিনটে জিনিস হওয়া দরকার, সেই তিনটে জিনিস কি কি, আগে হাত তুলুন তারপর উত্তর। হুজুর এতক্ষণ আলোচনা করছিলেন যে ইমানের মিষ্ট স্বাদ মিষ্টতা পেতে হলে তিনটে জিনিস হওয়া দরকার, সেই তিনটে জিনিস কি কি? আল্লাহ এবং আল্লাহ রসুলকে সকলের থেকে বেশি ভালোবাসা, বেশি ভালোবাসতে হবে। নম্বর দুই, নম্বর দুই একে অন্যের সঙ্গে ভালোবাসতে হবে, শুধু আল্লাহ আল্লাহর ওয়াস্তে অপরকে ভালোবাসতে হবে। নম্বর তিন, ঘৃণাবোধ করতে হবে আল্লাহর ওয়াস্তে, ব্যাস নম্বর তিন, নম্বর তিনটা কি? আর কে হাত তুলবেন? আপনি ওনাকে সহায়তা করেন বলুন। যেমন আগুনের পড়ায় অপছন্দ করা হয়, পুরস্কারটা কিভাবে এনি না এনি উনি পাবেন? ঠিক আছে ঠিক আছে, জায়গা দেবেন তিনি সব পাবেন, সব পাবেন, ঠিক আছে। আরেকটা আছে বেশ খুব সহজ প্রশ্ন, কোরআনের হুজুর বললেন কোরআনের কোন সুরাতে নামাজের পদ্ধতি বলা হয়েছে? কোরআনের কোন সুরাতে নামাজের পদ্ধতি বলা হয়েছে? এভাবে রুকু করবে, এভাবে সিজদা করবে, কোন সুরাতে আছে? হাত তুলেন আগে, আগে হাত তুলেন, যারা পেয়েছেন তারা হাত তুলবেন না। নামাজে কি বলে, কোরআনের কোন সুরাতে নামাজের পদ্ধতি বলা হয়েছে? পদ্ধতি বলা হয়নি, হাদিসে বলা হয়েছে। একটা নম্বর বলতে হবে, সব মোবাইল অন করলো ভাই, মোবাইল অন করলেন, সবা সবা মোবাইল খুব কম, সেজন্য সবাই আছে।